বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد قال الله تعالى في القران الكريم بعد اعوذ بالله من الشيطان الرجيم من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله اولياء ولهم عذاب عظيم সম্মানিত শ্রোতা দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা তাফসীর করব সূরাতুল জাসিয়ার আয়াত নম্বর 10 থেকে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে যারা কোরআনে করিম শোনে, শোনার পরেও যেন শোনে না এইরকম ভান করে, অর্থাৎ মানে না, শোনার পরে অমান্য করে, অথবা শুনতেই চাই না, কোরআনে করিমের প্রতি বিশ্বাস করে না, কোরআনে করিমের অনুযায়ী আল্লাহ পাকের যে আদেশ নিষেধ রয়েছে, আল্লাহ পাকের আসমানি সিলেবাস রয়েছে, সেই মোতাবেক জীবনযাপন করে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন মিম ওয়ারা ইহিম জাহান্নাম, তাদের পেছনে জাহান্নাম রয়েছে, অর্থাৎ জাহান্নামের প্রতীক্ষায় তারা থাকুক, তাদের জন্য জাহান্নাম রয়েছে। কোনো কোনো অর্থকারীরা বলেছেন তাদের আড়ালে জাহান্নাম রয়েছে, অর্থাৎ তাদের চোখের আড়ালে জাহান্নাম রয়েছে, যেটা হচ্ছে ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। আর প্রত্যেক মানুষের জন্য না দেখে বিশ্বাস করা আবশ্যক ওইসব বিষয়গুলি, যেই বিষয়গুলি আল্লাহ পাক বলেছেন এবং তার আম্বিয়া রসুলগণ যুগে যুগে প্রত্যেকে বলেছেন, কারণ আম্বিয়া রসুলগণ সবচেয়ে বেশি সত্যবাদী, তারা কখনো মিথ্যা কথা বলতে পারেন, বরং তারা নিজের পক্ষ থেকে কোনো একটি কথাও বাড়িয়ে বলেন নাই, নিজের পক্ষ থেকে তাদের চিন্তা থেকে কোনো কথা বলেননি, বরং সব কথাই তারা ওহীভিত্তিক বলেছেন। সুতরাং তারা বলেছেন আল্লাহ পাকের একত্বের কথা, তারা বলেছেন আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা। তো এগুলিকে যারা বিশ্বাস না করবে তারা কখনো সঠিক পথ পাবে না। এই জন্য সুরাতুল ফাতিহার পরে আল্লাহ পাক সুরা বাকারা শুরু করলেই সেখানে বলেছেন যে কোরআনে করিম দিয়ে উপকৃত হবে, রাস্তা পাবে কারা, যারা পাপ মুক্ত হতে চায়, যারা আল্লাহকে ভয় করে, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। আল্লাহ পাক বলছেন যে তাদের চোখের আড়ালে জাহান্নাম রয়েছে, ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইআন, আর যা তারা উপার্জন করেছে পৃথিবীতে তা তাদের কোনো কাজে আসবে না। পৃথিবীতে আপনি ধন উপার্জন করেন, আপনি মান উপার্জন করেন, নেতৃত্ব উপার্জন করেন, আপনি ভোগবিলাসের সামগ্রী, যে কোনো সামগ্রী হোক না কেন, যা কিছু আপনি দুনিয়াতে অর্জন করেন তা আল্লাহ পাকের আজাব থেকে রক্ষা করার ক্ষেত্রে কোনো কাজে আসবে না। এটাও যেমন কাজে আসবে না যে দুনিয়ার মেহনত আপনি রাত দিন ছোটাছুটি করছেন, সেখানে আপনার ঘুমের কথা চিন্তা করেন না, এটা হয় না যে আপনার দুনিয়ার ক্ষেত্রে ঘুম ভাঙেনি তাই আপনার ফ্লাইট মিস হয়ে গেছে, আপনার ট্রেন ছুটে গেছে, এটা হয় না। রাত 12টা হইলো, দুটোই হইলো, তিনটে হইলো, হ্যাঁ, কিন্তু ফজর নামাজ না, ফজর নামাজ পড়তে পারেন। এ হচ্ছে মুসলিমদের অবস্থা। দুনিয়ার যা উপার্জন করলেন তা কোনো কাজে আসবে না, যেমন দুনিয়ার যা উপার্জন করলেন তা কাজে আসবে না, তেমনি আল্লাহ ছাড়া অন্যের উপর আস্থা ভরসা করে বসে আছেন, কেউ দরগার উপর আস্থা করে বসে আছেন, এগুলোও কাজে আসবে না। ওয়ালামাত তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আর আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে অভিভাবক পৃষ্ঠপোষক হিসাবে তারা গ্রহণ করেছে সেগুলিও কাজে আসবে না, সেগুলি আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবে না। না কোনো গৌস আছে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবে, না কুতুব আছে, না জিলানি আছে, না সৃষ্টি আছে যারা উদ্ধার করতে পারে, কোনো শক্তি পৃথিবীতে নেই যে আল্লাহ পাকের আজাব থেকে রক্ষা করতে পারে। এমনকি আম্বিয়া রসুলগণও আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবে না যদি ঈমান না থাকে, আর ঈমানের প্রমাণ হিসাবে কমের পক্ষে পাঁচ অক্ত সলাত না থাকে। ঈমান অন্তরে আপনার আছে আর পাঁচ অক্ত নামাজ দিয়ে প্রমাণ করে দিচ্ছেন যে আমি মুসলিম, এর বাস্তব প্রমাণ হচ্ছে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি, আর তারপরে যদি ভুল ত্রুটি থাকে সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা আম্বিয়াদের শাফায়াত রয়েছে। কিন্তু এমন নয় যে ইসলামের কোনো প্রমাণই পেশ করতে পারছেন না আপনি আর বলবেন যে কেউ আমাকে উদ্ধার করবে, এটা কখনো হবে না, এগুলি ভুল ধারণা। আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য মহা শাস্তি রয়েছে। হাযা হুদান, এই কোরআনে করিম হচ্ছে দিক নির্দেশনা। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আর যারা তাদের প্রতিপালকের আয়াত সমূহকে অস্বীকার করবে, লাহুম আযাবুম মির রিজ্জিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির আযাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজ মানেও আযাব, আর আযাব মানেও আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব দুনিয়ার কোনো শাস্তির মতো নয়। আল্লাহ পাকের শাস্তি কঠোর শাস্তি রয়েছে। আলাম মানে হচ্ছে ব্যথা, আর এই আলাম শব্দ থেকে আল্লাহ পাক বহু আয়াতে কোরআনে কারিমের আযাবুন আলীম বলেছেন, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাযলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশ কিছু কুদরতের বহিঃপ্রকাশ, যা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনে করেন এবং মানুষের জন্য যেসব আল্লাহ পাক নিয়োজিত করেছেন সেগুলির কিছু উল্লেখ করেছেন, যেগুলি সম্পর্কে চিন্তা করে আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে জানা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ব সম্পর্কে জানা যায়, আল্লাহর প্রতি একজন মানুষ ঈমান নিয়ে আসতে পারে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহর, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সমুদ্রকে নিয়োজিত করেছেন, সমুদ্রকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, তোমাদের আয়ত্ত করে দিয়েছেন। সমুদ্রকে যদি আল্লাহ পাক রব্বুর মানব জাতির আয়ত্ত না করতেন, তো না তার উপর নৌকো ডিঙ্গি চালাতে পারতো, না জাহাজ চালাতে পারতো, না এক জায়গা থেকে এক দেশ থেকে আরেক দেশে তারা পানি পথে সফর করতে পারতো। আল্লাহ পাকের এটা হচ্ছে তাসখির। বহু আয়াতে আল্লাহ পাক সাখখারা শব্দ, সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআম মিনহু, এমন কি পৃথিবীতে যা কিছু আছে তোমাদের সেবায় আমি নিয়োজিত করে দিয়েছি, তোমাদের আয়ত্ত করে দিয়েছি। জমি চাষ করছেন, যে কোনো রকমের ফলের গাছ, যে কোনো রকমের খাদ্যদ্রব্য আপনি উৎপন্ন করছেন, আর এই এছাড়াও বহু জিনিস রয়েছে যেসব থেকে লাভবান হচ্ছে মানুষ। আল্লাহ পাক এইভাবে জমিনকে মানুষের আয়ত্ত করে দিয়েছেন, সমুদ্রকে আল্লাহ পাক আয়ত্ত করেছেন। আল্লাহ পাক বলছেন, লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি, যাতে করে এই সমুদ্রে আল্লাহ পাকের নির্দেশে পানি জাহাজ বা নৌকো চলতে পারে। এই ক্ষমতা আল্লাহ যদি না দিতেন, নৌকোকে আল্লাহ ডুবিয়ে দিতেন, জাহাজকে ডুবিয়ে দিতেন, তাহলে তোমাদের ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা ছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেবাই যেন এই সব আল্লাহ পাকের সৃষ্টিকে নিয়োজিত করেছেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, কি জন্য তোমরা এই সমুদ্র পথে সফর করবে? লিতাবতাগু মিন ফাযলিহি, যাতে করে আল্লাহ পাকের অনুগ্রহ তোমরা সন্ধান করো, আল্লাহ পাকের অনুগ্রহ তোমরা সন্ধান করো। অনুগ্রহ মানে হচ্ছে আল্লাহ পাকের যে রিজিক পৃথিবীতে রাখা আছে, রিজিকের জন্য উপজীবিকার জন্য ছুটাছুটি করা, এক দেশ থেকে আরেক দেশে সফর করা। আজকে না হয় কিছুদিন থেকে আকাশপথে সফরের ব্যবস্থা হয়েছে, কিন্তু দূর দূরান্তে সফর, পানি পথ ছাড়া আর কোনো পথ ছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে এখানে আল্লাহ পাকের অনুগ্রহ হিসাবে, এহসান হিসাবে উল্লেখ করেছেন, যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর প্রতি বিশ্বাস করে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং আল্লাহ পাকের এই অনুগ্রহ রিজিক পেয়ে তোমরা যেন আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করো, আল্লাহ পাককে কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হবে। আমরা আল্লাহ পাকের সব কিছুই ভোগ করছি, আমাদের নিজের কোনো কিছুই নেই। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নের সব কিছুই। ওমাবেকুম মিন নিয়ামাতিন ফামিন আল্লাহ, আল্লাহ পাক ইরশাদ করেছে একটি আয়াতে, যে যে নিয়ামত রয়েছে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে, ফামিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহ পাকের শুক্রিয়া আদায় হইতে হবে। আল্লাহ পাকের শুক্রিয়া আমাদের মানুষরা বুঝে না, মুসলিমরাও অধিকাংশই বুঝে না। শুক্রিয়া মানে এই নয় যে খেয়ে দিয়ে শুধু আলহামদুলিল্লাহ পড়বেন আর শুকর বলবেন, ব্যাস না। মাঝে মধ্যে বন্ধু মহলে গল্প করবেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এইটুকু করবেন না। শুক্রিয়া মানে হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা, আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন বিশ্বাস করা, আকিদার পরিশুদ্ধি, আকিদা ঠিক করা, বিশ্বাস ঠিক করা। শুকরিয়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ ওয়াজিব ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আপনার শুধু মুখে আলহামদুলিল্লাহ পড়া, এটা হচ্ছে নফল মুস্তাহাব শুকরিয়া। আর ফরজ শুকরিয়া হচ্ছে অন্তর থেকে শ্রদ্ধাশীল হয়ে যে আল্লাহর পক্ষ থেকে এটা আমার মেহনতের ফসল না, আর এটা আমার ব্রেন বুদ্ধির ফসল না, আমার শিক্ষাগত যোগ্যতার ফসল না, এগুলি আল্লাহ পাকের দান। আমার চাইতে বেশি শিক্ষিত অনেকে আছে, তারা হয়তো পাইনি, আল্লাহ পাকের দান। সুতরাং আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করতে হবে, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহ পাক যে রাসূলকে পাঠিয়েছে বিশ্বাস করতে হবে, আর তার আদর্শ মোতাবেক জীবনযাপন করতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে। আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে হারাম না যায় অবৈধ যাতে আল্লাহ অসন্তুষ্ট হন তা থেকে বেঁচে থাকা। শুকরিয়া আদায় করা এই নয় আপনার আব্বার আপনার উপরে এহসান করেছে, অবদান রয়েছে, শুকরিয়া আদায় করা এই নয় যে শুধু ভালো খেতে দেন কিন্তু তার অবাধ্য আপনি, যেসব কথা কাজ নিষেধ করেন সেসব কথা শোনেন না কিন্তু ভালো ভালো খেতে দেন, তাহলে কি শুকরিয়া আদায় করলেন? কখনো শুকরিয়া আদায় করলেন না। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের শুকরিয়া হারাম থেকে বেঁচে থাকাও, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা আল্লাহ পাকের শুকরিয়া। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াত, আর আকাশ সমূহে যা রয়েছে তাও তোমাদের সেবায় নিয়োজিত আল্লাহ করেছেন। আকাশ সমূহে সূর্য আমাদের খেদমত করেছে, আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, চন্দ্র আমাদেরকে আলো দিচ্ছে, গ্রহ নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আকাশ শুধু আকাশকেই বলা হয় না, বরং মাথার উপর যা কিছু আছে সবকে আকাশ বলা হয়। যেন মেঘমালাও আকাশ, এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীম বহু আয়াতে বলেছেন ওয়ান জালা মিনাস সামায় মান, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ হয়, মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হয়। সামা মানে উঁচু জিনিস, তো যা উপরে থাকে তাকেই সামা বলা হয়। আকাশও সামা এবং আকাশের দিকে যা আছে মানুষের মাথার উপরে যা কিছু আছে তাও হচ্ছে সামা। সুতরাং আকাশে যা আছে আল্লাহ পাক তা মানুষের জন্য আয়ত্তে করে দিয়েছেন বা মানুষের খেদমতে নিয়োজিত করেছেন। অমাফিল আর যা পৃথিবীতে আছে, জমিনে যা কিছু আছে তাও তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। জামি আমিন হো, সবকিছুকে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। ইন্না ফিজালিকা লায়াত লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিঃসন্দেহে এতে বহু শিক্ষার বিষয় রয়েছে, বহু নিদর্শন রয়েছে ওই জাতির জন্য যেই জাতি চিন্তাশীল। ইয়াতাফাক্কারুন, যেই জাতি দেখে চিন্তা করে, জমিনের দিকে তাকায়, সবুজ জমিন, সবুজ ঘাসপাত ফসল গাছপালা দেখে আর চিন্তা করে, তাদের জন্য সেখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। আর যারা চিন্তা করেন না, দেখছে রাত দিন দেখছে আল্লাহ পাকের সৃষ্টি দেখে কোনো কিছুই শিখে না, তাদের জন্য তাতে কোনো হেদায়েত নেই। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জাসের আয়াত নম্বর 14 তে ইরশাদ করেছেন, কুল লিল্লাযিনা আমানু ইগফিরু লিল্লাযিনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে যে মুসলিমরা মুমিনরা দুর্বল ছিলেন, নির্যাতিত ছিলেন, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা ধৈর্য ধারণ করো এবং এখানে প্রতিশোধ নেওয়া তোমাদের পক্ষে সম্ভব নয়, সুতরাং তোমরা তাদেরকে ক্ষমা করো, ক্ষমার দৃষ্টিতে দেখো। ক্ষমা করলে এতে হবে কি যে পাল্টা প্রতিক্রিয়া যদি দুর্বলদের উপর হয় তাহলে দুর্বলদের কোনো অস্তিত্ব থাকবে না। দুই নম্বর কথা হচ্ছে যে অনেক সময় প্রতিশোধ নিতে পারা সত্ত্বেও যদি আপনি মার্জনা করেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাহলে তারা আপনার অনুগ্রহকে স্বীকার করবে, অন্তর থেকে তারা ইমানের দিকে ফিরে আসবে, সত্য পথের দিকে ফিরে আসবে। তাই আল্লাহ পাক ইরশাদ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, কুল লিল্লাযিনা আমানু, হে নবী তুমি বলে দাও ওই সব লোকদেরকে যারা বিশ্বাসী হয়েছে, ইমান নিয়ে এসেছে, যারা মুমিন তোমার সাথী সঙ্গী, তাদেরকে বলে দাও ইগফিরু লিল্লাযিনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাবের দিন আশাকে বিশ্বাস করে না, লা ইয়ারজুনা, যারা আশা রাখে না, যারা আশাবাদী নয় আল্লাহ পাকের দিনগুলির, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শাস্তির দিনগুলি রয়েছে, কিয়ামতের দিবসে বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদানে বিশ্বাস করে না, অর্থাৎ যারা কাফের অবিশ্বাসী, তাদেরকে যেন তারা মার্জনা করে দেয়, মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত কত প্রশস্ত, আল্লাহ পাকের রহমত কাফের অবিশ্বাসের জন্য প্রশস্ত, যে যারা কুফুরি করেছে আমার অবাধ্য, যারা তোমাদের জুলম অত্যাচার করেছে তাদেরকেও মার্জনা করো। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে নবী তুমি বলে দাও মুমিনদেরকে যে তারা যেন মার্জনা করে দেয় ওই সব লোকদেরকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাবের আশাবাদী নয়, আল্লাহ পাকের আজাবে বিশ্বাসী নয়। লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন, যাতে করে আল্লাহ পাক ওই জাতিকে বদলা দেন, বেমা কানু ইয়াকসিবুন, তাদের কৃত কর্মের, ওদেরকে ছেড়ে দাও, মার্জনা করে দাও, ওরা তোমাদের জুলম অত্যাচার করেছে, তারপরে যদি ইমানের দিকে ফিরে না আসে তাহলে তাদের এই পাপের জন্য তারা আল্লাহ পাকের আজাবের সম্মুখীন হবে, আল্লাহ পাক তাদের কৃত কর্মের অবশ্যই শাস্তি দেবেন। মহান আল্লাহ ইরশাদ করেছে, মান আমেলা সালেহান ফালে নাফসিহি, যেই ব্যক্তি ভালো কাজ করে সে নিজের জন্যই করে, যে ভালো কাজ করলো সে নিজের জন্যই করলো, আমান আসা ফা আলাইহা, আর যেই ব্যক্তি মন্দ কাজ করবে তার কুফল সেই ভোগ করবে, ফালিহা মানে এর কুফল তার উপরই আসবে, এর শাস্তি তাকেই পেতে হবে। সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন, তারপরে তোমাদের প্রতিপালকের কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। পৃথিবী যেহেতু বদলার জগৎ নয়, যে পৃথিবীতে যে পাপ করলো সাথে সাথে শাস্তি পাবে, যে ভালো করলো সাথে সাথে তার উত্তম বদলা পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে বদলার জগৎ করেননি। অনেক মানুষ এইরকম মনে করে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি ধার্মিক মানুষ, আমি হারাম কাজ করি না, অন্যায় কাজ করি না, আমি সুদ খাই না, ঘুষ খাই না, তারপরেও বিপদ আপদ কেন? এই ধারণা এই জন্যই তৈরি হয়েছে যে আসলে দুনিয়া আখেরাত কি বুঝেনি, যে দুনিয়া আসলে বদলার জগৎ নয়, যে নামাজ পড়ছেন নগদ নগদ ক্যাশ আল্লাহর কাছে নেবেন, সেই জন্য হ্যাঁ, আপনি আল্লাহকে ভয় করেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল, এখন নগদ নগদ আল্লাহর কাছে আপনি চান। দুনিয়া তো বদলার জগৎ নয়, হ্যাঁ আল্লাহ দেবেন, কিন্তু বদলার জগতে আল্লাহ দেবেন, এই কথা তো সূরা ফাতিহাতে আল্লাহ পাক শিখিয়েছেন। সূরা ফাতিহার একটি আয়াতে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছেন আল্লাহ মালিক হচ্ছেন কোন দিনের? ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবসের। বদলার দিবস দুনিয়া নয়, তাহলে দুনিয়াতে তো অনেক ছোটখাটো মালিক আছে, বহু মালিক আছে, বরং প্রত্যেকে কিছু না কিছু জিনিসের মালিক আছে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মালিকের কথা বলেননি নিজে কেউ, বরং বলছে মালিক ইয়াউমিদ্দিন, একক মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের, বদলার দিবসে। সেটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। সবসময় আখেরাতের ওপর দৃষ্টিকে নিবদ্ধ রাখতে হবে, আর দুনিয়ায় যা কিছু করছেন তার বদলা দুনিয়াতেই চাইলে হবে না, এখানে কর্ম করে যেতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অশেষ রহমতে সৎকর্মশীলদেরকে, ভালো মানুষদেরকে দুনিয়াতেও বঞ্চিত করেন না। যদি কখনো ক্ষয়ক্ষতি হয়, আপদ বিপদ আসে, জানতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, এটি আজাব নয় তার জন্য, ভালো মানুষের জন্য আজাব শাস্তি নয়, এটা হচ্ছে তার পরীক্ষা। আল্লাহ পাক আম্বিয়া রসূলগণকে বেশি পরীক্ষা করেছেন, সৎ মানুষদেরকে বেশি পরীক্ষা করে থাকেন। আর অসৎ লোকদের ওপর কোনো বিপদ যদি নেমে আসে পৃথিবীতে, জানতে হবে এটা ইহকালের কিছু আজাব, আর মহাশাস্তি তো তাদের জন্য আখেরাতে রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন তোমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে, যেখানে ফিরে আসবে আখেরাতে, সেখানে আসল বদলা পাবে, সেটা হচ্ছে বদলার জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের আরো আয়াত ইরশাদ করে, আল্লাহ তাজির ওয়াজের তুমি ইজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, আপনি আপনার বোঝা উঠাবেন, আপনি যদি পাপ করেন পাপের বোঝা আপনাকে উঠাইতে হবে, এটা হচ্ছে কোরআনে কারিমের নীতিমালা। আর যদি ভালো করেন তো ভালোর ফল আপনি পাবেন, এবং আপনি পাবেন, আপনার পরিবার পাবে, আপনার সাথে সংশ্লিষ্ট যারাই আছে, বাপ মা আছে, ছেলে মেয়েরা আছে, আত্মীয় স্বজন আছে, তারাও পাবে, আপনার গ্রামবাসী পাবে, আপনার দেশবাসী পাবে, আল্লাহ পাকের রহমত নেমে আসবে। এইভাবে যদি ব্যক্তিকে সংশোধন করা হয়, পরিবার সংশোধন করা হয়, সমাজ সংশোধন করা হয়, এইভাবে দেশের সংশোধন হয়ে যায়, তাহলে আল্লাহর রহমত দেশে নেমে আসবে, জাতির ওপর নেমে আসবে, সমাজের ওপর নেমে আসবে, গ্রামের ওপর নেমে আসবে, পরিবারের ওপর নেমে আসবে। আল্লাহ পাক আমাদের সংশোধন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন তার অনুগ্রহের কথা, ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈল আল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদদালনাহুম আলাল আলামিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিগত যুগে বানি ইসরাঈল, ইসরাঈলের বংশধর, ইসরাঈল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম, ইয়াকুব আলাইহিস সালাম যে ইসহাক আলাইহিস সালামের ছেলে, আর ইসহাক ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে, এই ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম হচ্ছে ইসরাঈল। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরাঈল বলা হয়। বনি ইসরাঈলদের মধ্যে অধিকাংশ আম্বিয়া রসুলগণ এসেছেন, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসমাইল এসেছেন, ইসমাইল আলাইহিস সালামের বংশে এসেছেন মক্কাতুল মুকাররমে। আল্লাহ পাক বহু অনুগ্রহ করেছেন দুনিয়াতে বনি ইসরাঈলদের উপর, সেই অনুগ্রহের কথা উল্লেখ করে বলছেন ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল আল কিতাব, আর নিঃসন্দেহে আমি ইসরাইল গোত্রের লোকদেরকে, বনি ইসরাইলকে আমি আল কিতাব দিয়েছিলাম, অর্থাৎ তাওরাত দান করেছিলাম তাদেরকে, ইনজিল দান করেছি, জবুর দান করেছি, সবগুলি বনি ইসরাইল এসছে, ওয়াল হুকমা ওয়ান নুবুয়া, আর তাদেরকে রাজত্ব দান করেছিলাম। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাদের মধ্যে অনেক রাজা বাদশাহ করেছেন, রাজত্ব ক্ষমতাও দান করেছেন, দাউদ সুলেমান তাদেরকে আল্লাহ ফাকর রাজত্ব দান করেছেন, ওয়ান নবুয়া, এবং তাদেরকে নবুয়াত দান করেছেন, অনেক নবী রসুল করেছেন এই বনি ইসরাঈল গোত্রে, ওয়ারাযাকনাহু মিনাত তাইয়্যিবাত, আর তাদেরকে উত্তম উত্তম উপজীবিকা দান করেছিলাম, রিজিক দান করেছিলাম, ওয়া ফাদদালনাহুম আলাল আলামিন, এবং তাদেরকে বিশ্ব জাহানের সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, ফজিলত দান করেছিলেন, কিন্তু তারা যখন আল্লাহ পাকের অবাধ্য হয়ে গেল, আল্লাহ পাকের দিন থেকে দূরে সরে গেল, আল্লাহ পাকের কিতাব তাওরাতে বিকৃতি ঘটালো, ইনজিলে বিকৃতি ঘটালো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে এই নেতৃত্ব, এই শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে দিয়ে দিয়েছেন, যার প্রমাণ কোরআনে কারিমের আয়াত কুনতুম খাইরা উম্মাহ, আল্লাহ বলছেন তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মাহ। তাদের নেতৃত্ব, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের ফজিলতকে আল্লাহ পাক কেড়ে নিয়েছেন তাদের পাপের কারণে, অবাধ্য হওয়ার কারণে, ধর্মের ব্যবসার কারণে, ধর্মকে নিয়ে তারা খেলা করেছে, আল্লাহর কিতাবকে নিয়ে খেলা করেছে। ওই রকমই যারা আল্লাহ পাকের কিতাবের বিকৃতি ঘটাবে তাদের অবস্থা এইরকম হবে, আল্লাহ পাকের কিতাবের বাস্তবায়ন করবে না তাদের অবস্থা এইরকম হবে। কুনতুম খায়রা উম্মা, আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু শ্রেষ্ঠ উম্মত কেন? উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদের নিয়ে আসা হয়েছে, তাহলে আমরা যদি মানব জাতির কল্যাণ কামনা করি তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব থাকবে, না হলে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক কেড়ে নেবেন। তা মারুফ, আমরা যদি ভালো কাজের উপদেশ দিই, ভালো কাজকে বাড়াবার চেষ্টা করি, ভালো লোকের সংখ্যা বাড়াবার চেষ্টা করি, তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব ফজিলত থাকবে, আর না হলে আল্লাহ কেড়ে নেবেন, ছিনিয়ে নেবেন। অতানহাউন আনিল মুনকার, অন্যায় কাজে যদি আমরা বাধা দিই, যার বল প্রয়োগ করার ক্ষমতা আছে বল প্রয়োগ করবে, এটা হচ্ছে নেতারা, আর যার বল প্রয়োগ করার ক্ষমতা নেই আর সেই ব্যক্তি মুখে অন্যায় কাজে বাধা দিবে, আর না হলে সর্বনিম্ন হচ্ছে অন্তর থেকে ঘৃণা করে পাপকে পাপীকে ঘৃণা করে প্রতিবাদ জানাবে। ওয়াজালিকা যাফুল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সর্বনিম্ন ঈমান বা সবচেয়ে দুর্বল ঈমান। এটাও যদি না থাকে তাহলে সরিষা পরিমাণ অন্তরে ঈমান নেই। আপনি পাপের সাথে মিশে যাচ্ছেন, পাপীদের সাথে মিশে যাচ্ছেন, আপনার কাছে একজন পাপী লোক, অসৎ লোক আর সৎ লোকের মাঝে কোনো পার্থক্য নেই। আপনার সমাজে যেমন আদান প্রদান করেন, চলাফেরা করেন, খাতির রাখেন, আত্মীয়তা করেন ভালো মানুষের সাথে, তেমনি খারাপ মানুষের সাথে আপনার আত্মীয়তা, বরং খারাপদের সাথে বেশি আত্মীয়তা, তাহলে আর ঈমান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, বনি ইসরায়েলদের পরে। ওয়া আতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর, এবং তাদেরকে আমি দ্বীনের সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছিলাম। আল্লাহ পাক বনি ইসরায়েলদেরকে তাদের দ্বীন সম্পর্কে সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছিলেন। ফামাখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আল্লাহ পাক সুস্পষ্ট বিধান তাদেরকে দান করলেন তাদের দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে। তাহলে তাদের তৌহিদের উপর থাকা আবশ্যক ছিল, শিরক মুক্ত থাকা আবশ্যক ছিল, নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করা আবশ্যক ছিল, কিন্তু তারা কি করলো, মতবিরোধ শুরু করলো। আল্লাহ পাক বলছেন যে তারা মতবিরোধ শুরু করলো, তাদের কাছে স্পষ্ট জ্ঞান চলে আসার পর। ফামাখতালাফু, তারা মতভেদ করেনি, ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, তাদের কাছে সঠিক জ্ঞান আসার পরে তারা এই মতবিরোধ শুরু করেছে। এক জানত না আর মতবিরোধ হয়েছে, তাহলে ওজোর হয়তো গ্রহণযোগ্য ছিল, জানার পরে তারা মতবিরোধ করেছে, কেন মতানৈক্য করেছে, কেন বাগিয়াম বাইনাহুম, আপোষে তারা শত্রুতা বশত, হিংসা বশত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত যখন আসলো, শেষ নবী হয়ে আসলেন, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, যেমন কোরআনে কারীমের অনেকগুলি আয়াত এই মর্মে স্পষ্ট প্রমাণ করে, তখন তারা হিংসাই ফেটে পড়ল যে আমাদের বংশে রসুল আসলো না, শেষ রাসুল, শেষ রাসুলের অপেক্ষায় তারা ছিল, কিন্তু তারা মানল না শেষ রাসুলকে, এই জন্য যে আমাদের বংশে কেন আসেনি। ওই দিকে ইঙ্গিত করা হয়েছে, ইন্না রাব্বাকা ইয়াক্যুযী বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে হে নবী তোমার প্রতিপালক তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেবেন কিয়ামতের দিনে, ফিমা কানু ফিহি ইখতালিফুন, যেসব বিষয়ে তারা মতবিরোধ করেছিল, যে শেষ নবীর প্রতি ঈমান নিয়ে আসেনি, কোরআনে কারীমের প্রতি বিশ্বাস করেনি, এবং তারা তাদের ধর্মকে বিকৃত করেছে, তৌহিদকে শিরকে রূপান্তরিত করেছে, নবীর আদর্শ ছেড়ে দিয়ে দূরে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন। এখানে আজকে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনি জীবন যাপনের তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।